سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامه. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. هي محمد تني بالو تني الله تني اك اكوك تني كاروي مخاپেক্ষী নন তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই।